الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا إن شاء الله دنيا دعوات شبائي دو الله قطع آهوان قربو مانوشك أتاري قطع دي أمرا شك چلام كي بابي أمرا مانوشك دنيا دعوات دو চার নম্বরের যে কর্তব্য আছে, দায়ী যদি কোন শ্রোতার দিকে লক্ষ্য করে যে সে বক্তার বিরোধিতা করতে চায় অথবা সমালোচনা করতে চায়, আপনি একজনকে দাওয়াত দিচ্ছেন বা কোনো একটা সভাতে দাওয়াতের কাজ করছেন, আহ্বান করছেন, বক্তৃতা করছেন, আর তাদের মধ্যে কেউ একজন আপনার সমালোচনা করতে চায়, আপনাকে আটকে দিতে চাই প্রশ্ন করার মাধ্যমে কিংবা কোনো কিছুর মাধ্যমে, তখন আপনার উচিত সেই লোকটাকে এড়িয়ে চলা, মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে যাওয়া উচিত নয়। সংঘর্ষে জড়িয়ে গেলে আপনি কিন্তু নিজের ওজন হারাবেন। মানুষ যখন রাগে যায়, রেগে গেলে তার হুঁশ চলে যায় আর রেগে গেলে হেরে যায়। এই জন্য যাতে হেরে না যান তার জন্য রাগলে হবে না, আপনাকে রাগাবার চেষ্টা করবে কিন্তু আপনি রাগবেন না, বরং যথাভাবে শান্তভাবে যে মানুষ আপনার প্রতিবাদ করতে চায় তার প্রতিবাদে জবাব দিতে হবে। ঠান্ডা মাথায় জবাব দিলে তাহলে আপনি বেঁচে যাবেন এবং আপনি জিতে যাবেন। যে কোনো মোনাজারা হোক, মোনাজারার সময় রাগা উচিত নয়, কিন্তু অনেক মানুষ সামলাতে পারে না, নিজেকে সামনে নিতে পারে না, পরে রেগে যায়। আর রেগে গিয়ে তখন উত্তর দিতে গিয়ে ভুল ভাল কিংবা ব্রেন অন্যদিকে মশগুল হয়ে যায়, ফলে সঠিক উত্তর তা হয়ে ওঠে না, সেই ক্ষেত্রে তার নিজের হার হয়, জিত হয় না। জিততে হলে নিজের রাগলে হবে না, বরং বিপক্ষকে রাগিয়ে দিলেই তবেই হবে জিত। দাওয়াত পেশ করার পর যদি দেখে যে বা দেখেন যে উক্ত দাওয়াতের সমালোচনা করছে বা তুচ্ছ চোখে দেখছে, তাহলে এক্ষেত্রে বিষয় আলোচনা না করে তার সাথে অন্য প্রসঙ্গ আলোচনা করায় শ্রেয়। দেখছেন যে সে আপনার কথাটা মানছে না, ঠিক আছে অন্য কথা শুনুন, আপনি এই মশলাটা আপনি মানছেন না, ঠিক আছে অন্য মশলায় আসুন, অন্য কথা বলুন। বরং তাকে তার অবস্থায় ছেড়ে দিয়ে সুযোগ ও সঠিক সময়ের অপেক্ষায় থাকা হচ্ছে উত্তম, এ নয় যে তার সঙ্গে আপনি লড়ে যাবেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা রাআইতাল্লাযীনা ইয়াখুদূনা ফী আয়াতিনা ফাআরিদ আনহুম, যখন দেখবে যে ওরা আল্লাহ তাআলার আয়াত নিয়ে আল্লাহ তাআলার আয়াতের ব্যাপারে সমালোচনা করছে, তখন তুমি কি করো, ফাআরিদ আনহুম, মুখ ফিরিয়ে নাও, তুমি মুখ ফিরিয়ে নাও। হাত্তা ইয়াখুদু ফী হাদীসিন গায়রে, যতক্ষণ না তারা অন্য কথায় প্রবৃত্ত হয়। তাহলে তারপরে জালেম সম্প্রদায়ের সঙ্গে বসবে না, যখন দেখবে একান্তই মানছে না তারা জালেম, কুফরি নিয়ে আলোচনা করছে, শিরিক নিয়ে আলোচনা করছে, তখন কিন্তু তাদের সঙ্গে বসা যাবে না, সেখান থেকে উঠে চলে আসতে হবে। আর যদি দেখেন যে অন্য কথা আলোচনা করলে তারা প্রতিষ্ঠিত থাকে, সেখানে বসে থাকে, তাহলে সেটাই হচ্ছে উদ্দেশ্য। ওই আয়াত ওই সমস্ত ব্যক্তিদেরকে সামিল করবে যারা সব সময় বিতর্কে লিপ্ত থাকতে চায় এবং নাজুক মুহূর্তে বিতর্কে লিপ্ত হতে চায়। সব সময় যারা বিতর্কে লিপ্ত হয়, দেখবেন যে আপনি জিতে উঠতে পারবেন না, তখন আপনাকে কি করতে হবে, তাদের সঙ্গে বিতর্ক করা চলবে না। তার কারণ এমন হতে পারে যে আপনি হকপন্থী হওয়া সত্ত্বেও তাদের সুশোভিত বাতিল দ্বারা আপনাকে কি করবে, পরাজিত করবে। সুতরাং সেই ক্ষেত্রে আপনার উচিত তাদের সঙ্গে বিতর্কে লিপ্ত না হওয়া। নম্বর পাঁচ, দায়ীর উচিত দাওয়াত দান করার সময় লক্ষ্য রাখা যে ব্যক্তিকে দাওয়াত দান করা হচ্ছে তিনি যদি তার ব্যক্তিগত কোনো কাজে মশগুল থাকেন অথবা তার বন্ধুকে সান্ত্বনা দিতে অথবা কোনো বিষয়ে উৎসাহ দিতে ব্যস্ত থাকেন, তাহলে এই অবস্থায় তার মানসিক অবস্থা লক্ষ্য করে দাওয়াত দান করা থেকে আপাতত বিরত থাকা উচিত। যদি এই অবস্থা পূর্ববর্তী অবস্থার চেয়ে ভিন্ন, কেননা এই অবস্থায় সে বিরুদ্ধাচরণ করবে না, অথবা দাওয়াতকে অস্বীকার করবে না, কিন্তু অন্যদিকে চিন্তা করলে দেখা যাবে যে দুটি অবস্থায় একদিক দিয়ে সমান, অর্থাৎ এখন দাওয়াত গ্রহণ করার মতো অবস্থা তার মধ্যে নেই। সে আপনার সমালোচনা করছে না, আপনার প্রতিবাদও করছে না, কিন্তু সে মশগুল, কথা বলছি আর সে হয়তো নিজের মোবাইল নিয়ে খেলা করছে কিংবা কোন একটা বই পড়তে ব্যস্ত আছে, তার মানে কি আপনার কথা শুনছে না, কিংবা হয়তো আপোষের আলো গল্প করছে। অনেক লোক দেখবেন যখন কারো কথা শুন বক্তার কথা শুনতে ভালো লাগে না, তখন কি করে আপোষে নিজেরা গল্প করে, হ্যাঁ সমালোচনা করে নিজেরা, কিন্তু বক্তাকে সরাসরি প্রতিবাদ করে না। সেই ক্ষেত্রে কি করা উচিত? সেই ক্ষেত্রেও নিজেকে সংবরণ করা উচিত, যদি তাদেরকে সতর্ক করে পারা যায় তো ভালো, আর না হয় কি করা উচিত, অন্য বিষয়ে আলোচনা করা উচিত, যাতে মানুষের মনোযোগিতা এবং সহযোগিতা পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষকে প্রতি জুমায় একবার ইসলাম সম্পর্কে উৎসাহ দান করো, যদি তা মানতে না পারো তাহলে দুবার। তার মানে মানুষগুলোকে ডেলি ডেলি বক্তৃতা দিয়ে, ডেলি ডেলি খুতবা শুনিয়ে, ডেলি ডেলি বক্তৃতা শুনিয়ে বিরক্ত করা উচিত নয়। কোন কোন মসজিদের ইমাম দেখবেন প্রত্যেক দিন লেগে আছে, বলতেই আছে বলতেই আছে, অনেক সময় মানুষ বিরক্ত হয়। কোন একটা নতুন মানুষ হলে সেটা আলাদা কথা, নতুন মানুষের কুল্লু জাদিদিন লাজিজ, নতুন হলে পরে তা মিষ্টি হয়। অতএব ডেলি হুজুর কিছু শোনান, হুজুর কিছু শোনান, যেমন আমরা দেশে যাই যেখানেই নামাজ পড়ি সেখানেই কিছু কিছু শোনান, বলতে হয়, শুধু সে কথা আলাদা। কিন্তু আপনি স্থানীয়ভাবে যে ইমাম আপনি দায়ী, আপনার উচিত নয় প্রত্যেক দিন মানুষকে বিরক্ত করা। যদি তাদের মধ্য থেকে আগ্রহ লক্ষ্য করা যায় সেটা আলাদা কথা, কিন্তু আপনি না বসুন, দুটো কথা শুনে যান, আল্লাহর রাসূলের কথা শুনে যান। কোন মানুষের কাজ আছে আপনি ছাড়ছেন না, তাকে জোর করে বসাচ্ছেন, কোন মানুষকে ঘুম পেয়েছে আপনি তাকে জোর করে বসাচ্ছেন, এটা কিন্তু উচিত না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি যদি প্রত্যেক জুমায় একবার ইসলাম সম্পর্কে বলো ঠিক আছে, আর না হয় যদি না মানতে চাও তাহলে দুবার, যদি এর চাইতে বেশি চাও তাহলে তিনবার দিও। আর কখনো মানুষকে কোরআন হতে বিচ্ছিন্ন করে দিও না, কারণ বিরক্ত হয়ে যাবে। মানুষ বিরক্ত হলে কোরআনের প্রতি বিরক্ত হলে বুঝতেই পারছেন। আর তোমার জন্য প্রযোজ্য নয় যে তুমি মানুষের নিকট আসবে ইসলামের কথা বর্ণনা করার জন্য এই অবস্থায় যে তারা নিজেদের ব্যক্তিগত কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকবে, তারা ব্যস্ত আছে আর আপনি ইসলাম সম্পর্কে শুরু করে দিলেন, এটা উচিত না। বরং তাদের ব্যস্ততা দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, বরং তুমি এই অবস্থায় চুপ থাকবে, কথা বলবে না, তোমাকে আদেশ করলে তাদের সাথে কথা বলবে, তখন তারা তোমার প্রতি আগ্রহী হবে। যখন দেখবেন যে হ্যাঁ এবার আগ্রহ সহকারে শুনছে, তখন আপনি আপনার কথা বলতে শুরু করুন, আর না হয় উলু মনে মুক্তা ছড়িও না, যেখানে গ্রহণ যেখানে কেউ হাত পাতেনি সেখানে দান দেওয়া ফালতু না, হাত পাতেনি সে পাত্র নেই, পাত্র দেওয়ার মতো পাত্র নেই আপনি দিয়ে যাচ্ছেন, তাতে কিন্তু কোনো লাভ হবে না। এ কথা একজন দায়ী যেন ভুলে না যায় যে কোনো কথাকে বারবার পড়ার মাধ্যমে যা প্রয়োজনীয় দীর্ঘ বক্তব্যের মাধ্যমে শ্রোতাকে বিরক্ত বা ক্ষুব্ধ করছে। অনেক সময় বক্তা একই কথা বারবার ঘুরিয়ে বলে, অবশ্য যে কথা বারবার ঘুরিয়ে বলা প্রয়োজন মুখস্থ করার জন্য সেটা আলাদা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথাকে তিন তিনবার বলতেন, কেন? যাতে করে মানুষ বোঝে, গুরুত্ব দেয় এবং সেটা মুখস্থ করে। কিন্তু যে কথা বারবার বলার কোনো প্রয়োজন নেই, আপনি বারবার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, তখন কিন্তু সেটা শ্রোতার জন্য বিরক্তিকর হলে পরে গ্রহণযোগ্য হবে না। কর্কশ পদ্ধতি নতুন কোন বিষয় বস্তুর দিকে না গিয়ে একই বক্তব্য বা কথাকে বারবার উপস্থাপন করা ঠিক না। কোন কোন খতিব দেখবেন যেখানে বাংলায় খতবা হয়, খতিব প্রত্যেক জুমাতে প্রায় একই কথা বলছেন, নতুনত্ব নেই, নতুন কোন বই পড়ে খতবা দেওয়া, কোন পত্র পত্রিকা পড়ে খতবা দেওয়া, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে খতবা দেওয়া, এসব কিচ্ছু নেই, বরং একই বিষয় যেন এক প্রত্যেক জুমাতে একই কথা। এবার প্রত্যেক জুমাতে যদি একই কথা শুনতে হয় তো জুমাতে যে সমস্ত লোকেরা উপস্থিত হবে তারা কি ঘুমাবে না? দেখবেন তারা এসে প্রথম কাতারে ঘুমাচ্ছে, ইমাম সাহেব বকে যাচ্ছেন আর লোকেরা ঢোল ঘুমাচ্ছে, তন্দ্রা ও নিদ্রাচ্ছন্ন হয়ে তারা জুমার নামাজ পড়ে যায়, কিন্তু এটা উচিত না। বক্তার উচিত হল, খতিবের উচিত হল এমন এমন জিনিস নতুনত্ব আবিষ্কার করবে যাতে মানুষ শুনতে কান পাতে যে হ্যাঁ আজকে হুজুর নতুন কথা বলছে, কি সম্পর্কে বলছেন, অবশ্য সবারই দ্বারা এটা সম্ভব নয়। সাধারণ মানুষ যারা যারা সাধারণ ক্ষতি হয় তারা তো বুঝতেই পারছেন, বেশি একটা শিক্ষিত হয় না। সাধারণ শিক্ষিত মানুষরা কোন রকম বারো চন্দ্রের খোদবা এসে, হ্যাঁ বারো চন্দ্রের খোদবা তো আরবিতে হয়, যারা বাংলায় শোনেন তাদের কথা বলছি, বাংলায় খোদবা দিলে আপনার এমন কথা বলতে হবে যাতে করে একঘেয়েমি না এসে যায়, বিরক্তি না এসে যায়। নতুন নতুন বিষয় নিয়ে যদি আপনি সারা বছরে, সারা বছরে কটা জমা, মোটামুটি 52টা জমা, এই 52টা জমাতে আপনি চেষ্টা করবেন 52 রকমের কথা বলবেন, 52টা বিষয় নিয়ে কথা বলবেন। যারা বড় লম্বা লম্বা বক্তৃতা করেন তারা অবশ্য বিষয় নির্ধারিত রাখতে পারবেন না, তার কারণ নির্ধারিত বিষয়ে বক্তৃতা করলে 4 ঘন্টা 5 ঘন্টা বক্তৃতা দেওয়া সম্ভব নয়। তখন যেখানে ধরবেন সেখান থেকে আবার ধরবেন, আবার ছাড়বেন, আবার ধরবেন, আবার ছাড়বেন, এইভাবে করতে করতে 5-6 ঘন্টা কাটাতে হবে, নাইট জলসা যেগুলো বলে। কিন্তু খোতবা হয় সাধারণত 20 থেকে আধা ঘন্টা, 20 মিনিট থেকে আধা ঘন্টা, এইটুকু সময়ে আপনি এমন কথা বলবেন গুছিয়ে, আমার দেশে আবার দেখে পড়া খারাপ মনে করে, হয়তো বলে হুজুর জানে না যে দেখে থেকে বলছে। আরে আর জেনে যদি আবোল তাবোল বলা হয় অনেক সময় অনেক কথা ব্রেন থেকে বেরিয়ে যায়, তো কাগজে নোট করে নিয়ে বললে সমস্যাটা কি আছে? এখানে দেখেছেন সৌদি আরবে খোতবা পড়ে, খোতবা পড়ে, খোতবা দেয় নয়, আমাদের দেশে খোতবা দেয় আর এখানে খোতবা পড়ে। দেওয়া আর পড়ার মধ্যে পার্থক্য কি জানেন ভাই? আমাদের দেশে দেয় মানে না দেখেই খোতবা দেয়, কারো হাদিস কোরআন মুখস্থ থাকে কারো থাকে না, আর থাকলেও উল্টা পাল্টা বলে, আর এখানে দেখে দেখে পড়ে, কোন সমস্যা আছে না? দেখে দেখে পড়লে পড়ে, জিনিসগুলোকে মজবুত ভাবে বলা হয় আর আপনার কথার লাগাম এদিক সেদিক দৌড় দেয় না, কথার গতি বেগতি খায় না, ঠিক আপনার ঠিক যেভাবে লিখে নেছেন ঠিক সেইভাবে পয়েন্টের পর পয়েন্ট আপনি বলে যাচ্ছেন। এটাই হচ্ছে সুন্দর খতিবের জন্য আবোল তাবোল বলার চেয়ে দেখে বলা অনেক ভালো। যদিও লোকে মনে করে যে এ জানে না কিছু তাই দেখে বলছে, এখানে কেউ মনে করে জানে না দেখে বলছে না, এখানে পরিবেশ হয়ে গেছে। তেমনি আমাদের দেশে যদি পরিবেশ বানানো হয় তাহলে নিশ্চয়ই কেউ বলবে না যে জানে না বলে দেখে দেখে বলছে, সুতরাং দেখে বলাটাই ভালো। সাকিক বলেন আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক বৃহস্পতিবার মানুষকে নসিহত করতেন, প্রত্যেক বৃহস্পতিবার, যেমন আমাদের দিন নির্দিষ্ট করা আছে যাতে করে মানুষের সুবিধা হয়। এটা কি বিদাত বলবেন? এটা বিদাত না, মানুষের সুবিধার জন্য একটা দিন নির্দিষ্ট করে সোমবার, প্রত্যেক মঙ্গলবার, প্রত্যেক শুক্রবার এভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে করে মানুষের সুবিধা হয়, সবাই একসঙ্গে জানতে পারে, একসঙ্গে আসতে পারে। এক ব্যক্তি তাকে বলল হে আবু আব্দুর রহমান, আমি ভালো মনে করি যদি আপনি আমাদেরকে প্রত্যেক দিন নসিহত করেন। আমার উদ্দেশ্য, আমার ইচ্ছা হলো যে আপনি প্রত্যেক দিন নসিহত করুন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন তোমাদেরকে বিরক্ত করতে চাই না, আমি প্রত্যেক দিন নসিহত করে ওয়াজ করে তোমাদেরকে বিরক্ত করতে চাই না, এ কারণে প্রত্যেক দিন নসিহত করি না, আমি তোমাদেরকে উপদেশ গ্রহণের জন্য সময় ও সুযোগ দিই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সময় দিতেন, এ কারণে যে যেন আমরা বিরক্তি বোধ না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খেয়াল করতেন। আমরা আগ্রহ রাখতাম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রত্যেক দিন শুনি, কিন্তু তিনি প্রত্যেক দিন শোনাতেন না, তিনি আমাদের খেয়াল করতেন। তেমনি আমিও তোমাদের জন্য খেয়াল করছি, এই জন্য প্রত্যেক দিন নসিহত শোনাতে চাই না এবং তোমাদেরকে বিরক্ত করতে চাই না। দাওয়াতি ময়দানে কর্মীদের মানুষের অন্তরে দাওয়াতের বীজ বপন করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা দরকার এবং সুযোগের সন্ধানে থাকা দরকার এবং সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন হওয়া উচিত যাতে কোনো সুযোগ তার হাত ছাড়া না হয়, কোনো উপলক্ষ যেন হারিয়ে না যায়। যখনই আপনার সুযোগ আসবে তখনই দাওয়াতের সুযোগ নিতে হবে। দেখেছেন রমজান মাসে মসজিদ সারা বছর, সারা বছরের 11টা মাস খালি থাকে, তাই না? সারা বছরের 11টা মাস খালি থাকে, ঠিক রমজান এলে পরে মসজিদ ভর্তি হয়ে যায়, এটা একটা সুযোগ না? সুযোগ। জানাজার সময়ে একটা লোক মারা গেছে, অনেক লোক হাজির হয়, সেই সময়ে অনেক বেনামাজিও হাজির হয়, মাথার টুপি না থাকলে মাথায় রুমাল বেঁধেও নামাজ পড়তে আসে, সেই সময় একটা সুযোগ, সেই সুযোগ আপনি গ্রহণ করে ছোট্ট উপদেশ দিতে পারেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার এক সাহাবীর কবর খোঁড়া হচ্ছিল, দেরি হচ্ছিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা শুরু করলেন, তিনি কিভাবে মৃত্যু হয় মানুষের, কিভাবে আত্মা নিয়ে যাওয়া হয় ইত্যাদি আলোচনা করলেন। এটা একটা সুযোগ। যখনই আপনি এই ধরনের সুযোগ পাবেন সেই সুযোগটাকে হাতছাড়া করবেন না। কোন দাওয়াতের মজলিসে গেছেন, কোন দাওয়াত আছে, সেই দাওয়াতে গেছেন, বসে আছেন, সেই সময় আপনি একটা কথা এমন কথা শুরু করলেন যে সেই কথা থেকে কথায় কথায় কথায় কথায় মানুষ আপনার কাছ থেকে ইসলামী জিনিস জানতে চাচ্ছে। অবশ্য এই ক্ষেত্রে কিছু সহচরের দরকার। সহচর কেমন? যেমন আমি হুজুর মানুষ, আমার সঙ্গে কোনো মানুষ গেছেন, তিনি আমাকে দুটো কথা বলার জন্য একটা সুযোগ করে দেবেন। মানে আমি নিজে থেকে বলতে লাগি অনেকে হয়তো বিরক্ত হবে, কিন্তু আপনি আমার সঙ্গে গেছেন, আপনি এই মানুষগুলোকে জানাবার জন্য, অনেকে অনেকে আছে যে আমি আমি তো জানি কিন্তু হুজুরকে এই মশলাটাকে উস্কিয়ে দিয়ে যেন সবাই জানুক এর চেষ্টা করব, ঠিক কিনা? এইভাবে একটা প্রশ্ন তুলে দিল। যেমন আমি একদিন এক মসজিদে নামাজ পড়ার পর, সালাম ফেরার পর বসে আছি, এমন সময় এক হুজুর বললেন, ওগো আব্দুল হামিদ, এই দুবুরুস সালাত মানে কি? তিনি জানেন, তিনি হেড মৌলানা, তিনি বুখারি মুসলিম পড়ান, তিনি জানেন না দুবুরুস সালাত মানে কি। তার উদ্দেশ্য ছিল যে জামাতের লোকরা জানুক, কারণ তাদের মধ্যে অনেক লোক ফরজ নামাজের পর মোনাজাতের পক্ষপাতী এবং দুবুরুস সালাতের মানে করে কি ফরজ নামাজের পর, এই জন্য তুমি মানেটা বলো। আমার বলার সুযোগ হয়ে গেল, আমি বলতে লাগলাম। ঠিক এইভাবে সহচর যারা থাকবে, আর প্রত্যেক নবীর সহচর ছিল, তাই না? সহচর সাহাবি ছাড়া দাওয়াতের কাজ অগ্রগতি, দাওয়াতের কাজে অগ্রগতি হয় না। এই জন্য এমন সহচর থাকতে হবে যে তার ভিতরে দাওয়াতের খেয়াল থাকবে, দাওয়াতের ধ্যান থাকবে, আর সেই ধ্যান মন নিয়ে যখনই গেলে সভাতে বসে আছি, কোন একটা কিছু হুজুর একটা কথা জিজ্ঞেস করছিলাম কি, এই এই দেখলাম এটা কি হবে, সে জানে, সে হুজুরের কাছে অনেক শুনেছে, কারণ হুজুরের সঙ্গে সঙ্গে বেড়ায়, কিন্তু সে বলল কেন, যাতে করে অন্য লোকে শিখতে পারে। যেমন জিবরীল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেহিয়া কালুর রূপ ধরে এসে হাঁটুকে হাঁটু লাগিয়ে বসেছিলেন, তাই না? দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইমান, ইমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে বলো। জিবরীল জানতেন না, কিন্তু কেন জিজ্ঞেস করলেন? সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সা, কিংবা মাতাস সা, কিয়ামত কখন হবে? জিবরীল জানতেন না এই কথাটা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসকের থেকে বেশি জানে না। তার মানে, তার মানে আমার থেকে আপনি বেশি জানেন। আল্লাহ কিন্তু বুঝতে পারছে যে কিন্তু মানুষ নয়, দেহিয়া নয়, এ হচ্ছে কে, ফেরেশতা জিবরীল আলাইহিসসালাম। তখন বললেন, তাহলে ঠিক আছে, আপনি কিছু নিদর্শন বলুন কিয়ামতে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন বলতে লাগলেন যে হবে এ হবে এ হবে। তখন জিবরীল বললেন, ঠিকই বলেছেন আপনি, ঠিকই বলেছেন। সাহাবারা তো অবাক হলেন যে প্রশ্ন করে আবার বলে ঠিক বলেছেন, এবার কি কথা, সন্দেহ হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনি ছিলেন জিবরীল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। এগুলো তো আল্লাহ নবী নিজে থেকেই বলতে পারতেন, তাই না? নিজে থেকেই বলতে পারতেন, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠে না। জিবরীল আলাইহিসসালাম এসে সেই সুযোগ করে দিলেন যে এই সময়ে কোন কোন বিষয় জানাবার দরকার। এইভাবে যদি সেই রকম সহচর পাওয়া যায় তো দিনের দাওয়াত খুবই সুন্দর, মানে অগ্রসর হয়, আর দাওয়াতের কাজ খুবই সুন্দরভাবে করা যায়। সুযোগ নেন, আপনি যেখানে যাবেন সেখানে সুযোগ গ্রহণ করুন। যদি আল্লাহ আল্লাহ না করুক, যদি আপনি কোনো সময় জেলে যান, জেলে গেলে সেই জেল যাওয়াটাকে খবরদার, আপনি সেই জেল যাওয়াটাকে খবরদার আপনি খারাপ মনে করবেন, অমঙ্গল মনে করবেন না, ভাববেন যে মহান আল্লাহ আমার ভাগ্যে যখন এটা লিখেছেন তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো মঙ্গল আছে। অতএব সেই মঙ্গল, সেই মঙ্গলটাকে ব্যবহার করে নিয়ে কি করতে হবে, সুযোগকে কাজে লাগাতে হবে। জেলের যে সমস্ত লোক আছে দাওয়াত দিতে লাগে, দাওয়াতের কাজ শুরু করে দেন। ধীরে ধীরে ধীরে ধীরে দাওয়াত দিলে পরে দেখবেন যে আপনার সেই সময়টা, যে সময়টা ফালতু নষ্ট হচ্ছিল সেটা, আর যে আপনি বোর হচ্ছিলেন জেলের ভিতরে একাকী নিঃসঙ্গ অবস্থায়, বা পরিবার পরিজনকে ছেড়ে যে জেলের যে কঠিন শাস্তি বা জেলের যে কষ্ট, সেই কষ্ট আপনার কি হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, লাঘব হয়ে যাচ্ছে। এর কোনো উদাহরণ আছে হুজুর, যে জেলে গিয়ে দাওয়াতের কাজ করে? বহু বহু বড় বড় ওলামারা করেছেন, বরং বহু বহু ওলামারা জেলের ভিতরে বসে এই মোটা মোটা মোটা মোটা কয়েক খণ্ডের বই লিখে বসে আছে, আল্লাহ আকবার, তাদের সব মুখস্থ, বাস কাগজ কলম চেয়ে লিখতে লাগলেন। জেলটাকে সুযোগ রূপে গ্রহণ করলেন, কিসের সুযোগ? দাওয়াতের সুযোগ। আর এই রকমই দাওয়াতের সুযোগ গ্রহণ করেছেন এক নবী। কোন নবী জেলে গেছিলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফালতু, বিনা অপরাধে জেলে গেলেন, তবুও কিছু বললেন না। কি বললেন? রব্বি সিজনু আহাব্বু ইলাই, আল্লাহ গো আমার জন্য জেলই ভালো। কিসের থেকে ভালো? ওই যে ওই মেয়েরা যেভাবে আমাকে ফাঁসাবার চেষ্টা করছে, ওর থেকে আমার জেলে যাওয়াটাই ভালো। জেলে চলে গেলেন, জেলে চলে গিয়ে চুপচাপ থাকলেন না। কি বলছেন শুনুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাখালা মাহু সিজনা ফাতায়ান, ইউসুফ আলাইহিস সালাম জেলে গেলেন আর তার সঙ্গে দুইজন যুবক জেলে গেল কোন অপরাধে। কাল আহাদুহুমা ইন্নি আরানি আসিরু খামরা, তখন তারা রাতে স্বপ্ন দেখল। একজন বলছে যে আমি স্বপ্ন দেখছি আমি যেন আঙ্গুর নিচড়ে নিচাচ্ছি, মানে আঙ্গুর নিচড়ে নিংড়ে রস বের করছি, মদ তৈরি করছি। কাল আল আখার ইন্নি আরানি আহমিলু ফাওকা রাসি খুবজার, আমি দেখছি আমার মাথায় রুটি বহন করছি আর সেই রুটি পাখিতে খাচ্ছে। তা কোনো তায়রু মিনহু নাব্বিনা বিতাউইলিহি, আপনি দয়া করে এ ব্যাখ্যা বলুন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে ভালো লোক মনে করছি, ভালো লোক দেখছি, তো আপনি নিশ্চয়ই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন। তাহলে বোঝা গেল কি, যে স্বপ্নের ব্যাখ্যা কারা বলতে পারবে? যারা ভালো লোক, পরেশগার লোক। আপনি দয়া করে আমাদেরকে এই ব্যাখ্যা বলে দেন। ক্বালা লা ইয়াতিকুম লা ইয়াতিকুমা ত্বা'আমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা, তোমাদের যে খাবার আসে ডেলি জেল থেকে, জেল মানে কারাগারে যারা বাস করে তাদের জন্য তো খাবার আসে, বন্দীদের জন্য খাবার আসে, তোমাদের খাবার আসার আগে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। জালিকা মিম্মা আল্লামানি রব্বি, আমার রব আমাকে এই স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন। ইন্নি তারাক্তু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, এবার শুনুন, শুরু হয়ে গেল স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা বলার আগেই শুরু হয়ে গেল সুযোগ। যখন আমি দেখলাম যে লোক দুটো আমাকে বড় মনে করছে, আমাকে ভালো মনে করছে, তখন আমি আমার সুযোগটাকে প্রয়োগ করলাম। বলতে কি লাগলেন তিনি? তিনি বললেন যে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা, আমি এমন এক সম্প্রদায়কে ছেড়ে এসেছি যারা আল্লাহর প্রতি ইমান রাখে না, ওয়াবিল আখিরাতি হুম কাফিরুন, আর আখিরাতকে পরকালকেও অস্বীকার করে। শুরু হয়ে গেল মানে ভূমিকা। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই, আর আমি ওদেরকে ছেড়ে আমার বাপদাদার যে ধর্ম মিল্লাত তার অনুসরণ করেছি, বাপদাদাকে ইব্রাহিম ইসহাক ইয়াকুব, মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমি আমাদের কোন উচিত নয়, আমাদের জন্য উচিত নয় যে আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি। দেখেন এখানে বলা হলো না যে তোমরা শরীক করো না, বরং আমাদের উচিত নয়, নবী বলছেন আমাদের উচিত নয় আল্লাহর সঙ্গে শিরিক করা, বা কারোর সঙ্গে কাউকে যেন আল্লাহর সঙ্গে শরীক না করি। যালিকা মিন ফাযলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এবং মানুষের জন্য অনুগ্রহ। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। ইয়া সাহিবাই সিজিন, হে আমার জেল সাথী দয়, হে আমার জেলের সঙ্গী দয়, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, একসঙ্গে অনেকগুলো দেবতা ভালো, অনেকগুলো খোদা ভালো, খোদা মানে আল্লাহ, কিংবা একজন পরাক্রমশালী আল্লাহ ভালো, কোনটা ভালো? একটা মাবুদ ভালো না অনেকগুলো মাবুদ ভালো? এবারে শুরু হয়ে গেল ডাইরেক্ট। তোমরা বলো, এখনো স্বপ্নের ব্যাখ্যা না হয়নি, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে সুযোগ। আচ্ছা তোমরা বলো, একটা আল্লাহ ভালো, একটা মাবুদ ভালো, না অনেকগুলো মাবুদ ভালো, কোনটা বেশি ভালো? মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করছো, যাদের পূজা করছো, সেগুলো কেবল নাম, এক একটা নাম যা তোমরা রেখে নিয়েছ এবং তোমাদের বাপ দাদারা রেখে নিয়েছে। মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোন দলিল অবতীর্ণ করেননি। নাম এক একটা নাম রাখা হয়ে গেছে, এক একটা নামে এক একটা মাহবুদ চলছে, লাত উজ্জা মানাত আর কি বর্তমানে তো কত রকমের নাম দিয়ে, কত রকমের মৃত ব্যক্তির নাম দিয়ে পূজা চলছে, বিভিন্নভাবে পূজা চলছে, কত রকম সেগুলো মানুষের নাম দিয়েছে, এক এক রকম নাম দিয়ে চলছে। আল্লাহ তাআলা অথচ বলছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকারী একমাত্র আল্লাহ, ফয়সালা দেওয়ার অধিকারী একমাত্র আল্লাহ। আমরা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহ, তিনি আদেশ করেছেন যে আমরা যেন তাকে ছাড়া অন্য ইবাদত না করি, তাকে ছেড়ে যেন অন্য কারো ইবাদত না করি। এই জন্যই আমরা সূরা ফাতিহাতে কি বলি, ইয়াকা নাবুদু, আমরা কেবল তোমারই ইবাদত করি। এটা আমাদেরকে বলতে হয়, যেহেতু আল্লাহ আদেশ করেছেন যে তিনি ছাড়া আর কারো ইবাদত করো না। আর কোরআন শরীফের প্রথম আদেশ কি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম, প্রথম আদেশ, প্রথম অবতীর্ণ না, প্রথম আদেশ। কোরআন পড়তে পড়তে পড়তে পড়তে আপনি প্রথম দেখবেন যে একটা আদেশের শব্দ এসেছে, সেটা হচ্ছে কি, তোমরা আল্লাহর ইবাদত করো, হে মানুষরা আল্লাহর ইবাদত করো। প্রথম নিষেধ কি, শিরিক করো না। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম বললেন আমরা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, তিনি আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্যকে ইবাদত, অন্যের ইবাদত করবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে মজবুত দ্বীন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ কি হয় জানে না। ইয়া সাহিবা ইসতিজিন, হে আমার জেল সঙ্গীদ্বয়, আম্মা আহাদুকুমা, এইবার স্বপ্নের অর্থ শোনো। হয়ে গেল সুযোগ, হয়ে গেল গ্রহণ করা, শিরিক সম্পর্কে নসিহত হয়ে গেল। এখানে একটা কথা খেয়াল করলেন, সাথী যে দুইজন সাথী ছিল তাদের মধ্যে তো নিশ্চয়ই অনেক কিছু থাকবে, কিন্তু প্রথম দাওয়াত কিসের হলো, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ আগে, তারপর অন্য কিছু, কারণ এটা ভিত, এটাই হচ্ছে ভিত্তি, এর উপরে ভিত্তি করে সমস্ত আমল হবে। এই ভিত যদি না থাকে তাহলে কিছু, ইউসুফ আলাইহিসসালাম প্রথমে তাওহীদের ভিত্তি স্থাপন করলেন তাদের বুকের ভিতরে, তারপরে ইমানত করা হবে। তাওহীদের ভিত্তি স্থাপন করে শিরক থেকে নিষেধ করে এক আল্লাহ ইবাদত করতে আদেশ দিয়ে, হ্যাঁ এবার চলো শোনো তোমাদের স্বপ্নের তাবীর, আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, যে ব্যক্তি স্বপ্নে দেখেছ আঙ্গুর আঙ্গুর নিংড়ে রস বানাচ্ছ, শরাব বানাচ্ছ, সেই ব্যক্তি জেল থেকে মুক্তি পেয়ে বাদশার সাকি হয়ে যাবে, মানে পান পরিবেশক, পানি পরিবেশক বা পানীয় পরিবেশক হবে, তার মানে সে বাদশাকে মদ খাওয়াবে বা আঙ্গুরের রস খাওয়াবে। আর ওয়ামাল আখার ফাইসলাম, এটা কঠিন, দ্বিতীয় ব্যক্তি যে দেখেছ যে তোমার মাথায় রুটি বহন করছো, তাকে শুলে চড়ানো হবে, তাকে শুলে চড়ানো হবে এবং তার সেই শুল থেকে তার দেহ থেকে পাখি ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর যে ব্যাপারে তোমরা জিজ্ঞেস করলে তা কিন্তু ফয়সালা হয়ে গেছে, এটা হবেই, এটা হবেই। হাদিসে আছে যে স্বপ্ন ততক্ষণ লটকে থাকে যতক্ষণ তার তাবির না করা হয়, এই জন্য স্বপ্ন খারাপ হলে কাউকে বলতে হয় না, একান্ত যদি বলতে হয় আপনার মনে দ্বিধা হয় তাহলে ভালো লোককে বলতে হয়, কিংবা যে আপনাকে ভালোবাসে তাকে বলতে হয়, যা সন্দেহ হয় যে লোকটা আমাকে ভালোবাসে না তাকে খবর দেয়, খারাপ স্বপ্ন বলবেন না, কারণ সে অন্যরকম ব্যাখ্যা, আর ব্যাখ্যা করলেই স্বপ্ন সত্য হয়ে যাবে, যখনই স্বপ্নের ব্যাখ্যা করা হবে সেটাই হয়ে যাবে। এই জন্য হাদিসে আছে স্বপ্ন বলো না, ভালো স্বপ্ন হলে বলো, কিন্তু খারাপ স্বপ্ন হলে কাউকে বলো না যে আমি এরকম স্বপ্ন দেখলাম, ওইরকম স্বপ্ন দেখলাম, খবরদার না। সব স্বপ্ন হলে পরে নিজেকে গোপন করতে হয়, যদি একই স্বপ্ন বারবার বারবার দেখেন, যেমন অনেকে বলেন হুজুর আমি বারবার প্রত্যেক রাতেই স্বপ্ন দেখছি সাপ আপনাকে আমাকে তাড়া করছে, সাপে আমাকে তাড়া করছে, একজন বলছেন হুজুর আমি স্বপ্ন দেখছি যে আমি প্রত্যেক দিন দেখছি আমি উলঙ্গ হয়ে যাচ্ছি, নিজেকে উলঙ্গ দেখছি, এই যে একজন বলছেন যে হুজুর আমি স্বপ্ন দেখছি আমি গভীর পানি, পানি আর পানি, পানিতে আমি সাঁতার কাটছি, কেউ স্বপ্নে দেখেন যে আমি মাছ ধরছি মাছই ধরছি, তবে হ্যাঁ এটা জানা রাখা দরকার যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার, বা প্রকার তিন প্রকার। যে স্বপ্ন আপনি দেখছেন সে স্বপ্নের যে সব সত্য বা তার ব্যাখ্যা আছে তা নয়, স্বপ্ন হচ্ছে তিন প্রকার। প্রথম প্রকার স্বপ্ন যেটা বেশিরভাগ মানুষ দেখে থাকে সেটা হল না, সেটা হচ্ছে নিজের মনের মানসপটে কল্পিত বস্তু সমূহ, যেটাকে বেশি ভয় করেন অথবা যেটাকে বেশি ভালোবাসেন, যেটা নিয়ে বেশি আলোচনা করেন, সেই জিনিসটাই আপনি স্বপ্নে আপনার মনের মানসপটে ভেসে উঠতে দেখবেন। এটা কোন ব্যাখ্যা দরকার আছে না? যেমন যে মানুষ জেলে মাছ ধরে তার কাজ, সে তো মাছের স্বপ্ন দেখবে। যে মানুষ কামার লোহা নিয়ে কাজ, সে তো লোহা পেটানোই দেখবে, তাই না? যে মানুষ টিচার মাস্টার, যেমন আমরা আমাদের কি অনেক বক্তৃতা করছি, এমন সুন্দর বক্তৃতা করছি আর মানুষ খুব খুশ হচ্ছে, এ তো আমাদের কথা, আমাদের আমরা চাই এরকম, আমাদের মনে প্রাণে এরকম চাই, আমরা দেখব। যে মানুষের যে পেশা সে সে স্বপ্ন দেখবে, এ স্বাভাবিক কথা। যে একটা লোককে কিংবা একটা মেয়েকে ভালোবাসে তাকে দেখবে ভালোবাসাতে, যেহেতু সেটাকে খুব ভালোবাসে। যে একটা জিনিসকে খুব ভয় করে, যেমন সাপ মানুষকে ভয় করে, মানুষ সাপ ভয় করে না, মানুষ সাপকে ভয় করে, তখন যে মানুষ বেশি ভয় করে বা সাপ যে দেখে থাকে সে সাপ স্বপ্নে দেখবে, এটা স্বাভাবিক কথা। মনের মানসপটে সারাদিনের ভিতরে যেটা আপনার বেশি হবে সেটা আপনি স্বপ্নে দেখবেন। দুই নম্বর স্বপ্ন হল শয়তানের তরফ থেকে, দুই নম্বর স্বপ্ন শয়তানের তরফ থেকে, শয়তান দেখিয়ে থাকে কি জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, বিশেষ করে মুসলিমদেরকে মোমেনদেরকে কষ্ট দেওয়ার জন্য। আর আজে বাজে স্বপ্ন, স্বপ্ন দেখিয়ে আপনার ফজরের নামাজ পড়তে উঠবেন, দিল স্বপ্ন দেখিয়ে এমন অবস্থা যে আপনাকে জোহরের সঙ্গে পড়ে নেব, অনেকে করে না, ফজরের নামাজটা ভুল করে দেয়, কেন? তা লাভ হলো শয়তানের লাভ হলো না? হলো না, আপনি যথাসময়ে না নামাজটা পড়তে উঠলেন না, তো শয়তানের লাভ হলো, দিল স্বপ্ন দোষ দিয়ে, স্বপ্ন দোষ করিয়ে আপনার নামাজটাকে নষ্ট করে দিল। এইভাবে এমন স্বপ্ন দেখালো যে আপনার মনটাকে খারাপ করে, হয়তো কোনো অমুসলিম এসে আপনাকে হত্যা করছে, আপনাকে গুলি মারছে, এই স্বপ্ন দেখিয়ে শয়তান আপনার মনটাকে কি করে খারাপ করতে চায়, এলো শয়তানের স্বপ্ন। এরও কোনো ব্যাখ্যার দরকার নেই বা হয় না বা অর্থ হয় না। কিন্তু তিন নম্বর স্বপ্ন হলো যেটা সত্য স্বপ্ন, যেটা নবুয়তের একটা অংশ, কেয়ামতের আগে এই স্বপ্নের খুব বেশি বেশি মোমেন্টটা দেখবে, আর সেটা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার মাধ্যমে মানুষের মানসপটে দেখানো হয়, যেটা হয়তো ঘটবে তাকে সতর্ক করার জন্য বা আরো কিছু। যেমন ইউসুফ আলাইহিসসালামের যুগে বাদশাকে দেখানো হয়েছিল সতর্ক করার জন্য, কি স্বপ্ন দেখানো হয়েছিল? সাতটা সবল সবল গাভী, সাতটা দুর্বল গাভীকে ভক্ষণ করছে এবং তার উল্টো, এটা সতর্ক। তিনি মানে বুঝতে পারলেন না, বহু মানুষকে জিজ্ঞাসা করা হলো, তারা বলল আদগাস আহলাম, এটা হচ্ছে অবাস্তব স্বপ্ন, এর কোন অর্থ নয়, অর্থহীন স্বপ্ন। কিন্তু এই যে যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা শুনে সত্য বাস্তব হয়ে গেছিল, তার স্বপ্ন বাস্তব হয়ে বাদশাকে যে পানীয় পান করাতো, সে বলল হ্যাঁ আমার মনে পড়েছে, ইউসুফ কিন্তু বলতে বলেছিলেন আমি ভুলে গেছি, আমি একজনকে চিনি তিনি কিন্তু এ ব্যাখ্যা বলতে পারবেন, কে? উনি হচ্ছেন ইউসুফ, যিনি জেলে বন্দী আছেন, তিনি স্বপ্ন এরকম আমাদের জন্য বলেছিলেন, এরকম ঘটেছে, অর্থাৎ তার কাছে আমাকে পাঠান, আমাকে অনুমতি দেন, আমি জেলে যাচ্ছি তার কাছে। গেলেন, সে লোক গেল, ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের তাবির বলে দিলেন যে সাত বছর খুব ফসল হবে, সেগুলো ভালো করে রেখে নিও, তারপরে সাত বছর দুর্ভিক্ষ হবে, যখন তোমরা এই ফসল ভক্ষণ করতে পারবে। এটা হচ্ছে সতর্কবাণী, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব সব স্বপ্নই যে সত্য তাও নয়, আর সব স্বপ্নই যে মিথ্যা তাও নয়। অনেকে স্বপ্নকে বিশ্বাস করে না, বিশেষ করে বিজ্ঞান বিশ্বাসই করে না, স্বপ্ন মানতেই চায় না, বলে এটা একটা স্বাভাবিক ব্যাপার, প্রকৃতিগত ব্যাপার, ব্রেনের ব্যাপার, এটা মানুষ সারাদিন তার জীবনে যে কল্পনা করে সেটা সে স্বপ্নে দেখে। এটা এই জন্যেই আপনি দেখবেন যে কোন অমুসলিম মোহাম্মদকে স্বপ্নে দেখবে না, আর কোন মুসলিম ওই তাদের ফেরাউনকে বা ওই কোন দেব দেবতাকে দেখবে না, যে যাকে ভক্তি করে সে তাকেই দেখে। আমরা হ্যাঁ এটা সত্যি, কিন্তু এটা হচ্ছে এক প্রকার স্বপ্ন, কিন্তু সব প্রকার স্বপ্ন না। কোন কোন অমুসলিম এমন স্বপ্ন দেখে যে সেই স্বপ্ন দেখার ফলে মুসলিম হয়ে যায়, তাই না? হ্যাঁ, কোন কোন অমুসলিম এমন স্বপ্ন দেখে যে স্বপ্ন দেখে সে মুসলিম ইসলাম গ্রহণ করে। অতএব সবগুলোই যে মানুষের মানুষের কল্পনা তা নয়। সুতরাং কিছু কিছু স্বপ্ন আছে যে স্বপ্ন সত্য, কিছু কিছু স্বপ্ন আছে শয়তানের, কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মানুষের কল্পনা। এই তিন প্রকার স্বপ্ন। সুতরাং স্বপ্ন যখন দেখবেন খবরদার কাউকে বলবেন না। আর খারাপ স্বপ্ন দেখলে যে পাশ ফিরে শুয়ে আছেন, যে করোটে শুয়ে আছেন, যে পাশে শুয়ে আছেন, সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন, পাশ ফিরে ডান করোটে শুতে পাল্টিয়ে ডান করোটে শুবেন, আর বাঁ দিকে থুতু মারবেন, আর যদি পারেন তো উঠে নামাজ পড়তে লাগবেন। খুব বেশি কঠিন ভয় লাগে তাহলে উঠে নামাজ পড়তে লাগবেন। এই হল স্বপ্ন দেখলে, স্বপ্নে ভয় খেলে এই করা কর্তব্য। স্বপ্নে ভয় খেলে অনেকে তাবিজ ব্যবহার করে, আর যখন কোন মানুষ হাতে তাবিজ থাকে তখন সে মনে করে আমার সঙ্গে অ্যাটম বোম আছে, তাই না? আর সত্যি তাই, মানসিক ব্যাপার। আর যখন হাতে তাবিজ নেই আর স্বপ্ন দেখবে না কেন, তার ভয় কি, আমার আ ভয় লাগবে না, এটা তো মানসিক ব্যাপার। কিন্তু আসলে তা না, আসলে কিন্তু ওই তাবিজ দ্বারা যে স্বপ্ন বন্ধ হয়েছে তা না, ওটা মানসিকের জন্য, মানসিক সুস্থতার জন্য, মানে সাহসের জন্য ওটা হয়। কিন্তু আসলে যদি আপনি দোয়া দরুদ পড়েন সবার সময়, যে সমস্ত দোয়া আছে সেই দোয়া পড়ে শোন, এবং স্বপ্ন দেখার সময় যে দোয়া আছে বা যা পড়তে হয় যা করতে হয় তা করেন, তাহলে আপনি দুঃস্বপ্ন দেখবেন না, খারাপ স্বপ্ন দেখবেন না, স্বপ্নের মধ্যে ভয় পাবেন না, এবং স্বপ্ন আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, শয়তানও কাছে আসবে না। এই জন্যে আগে থেকে এই ব্যবস্থা, যেমন ভ্যাকসিন নেওয়া হয়, ভ্যাকসিন নেবেন, এবং যখন আপনার অসুখ হবে তখন ওষুধ ব্যবহার করবেন, তাহলে কোনো সময়ই বিপদগ্রস্ত হবেন না। এখানে মূল কথা, এই যে ইসুফ আলাইহিস ঘটনায় যে মূল কথা বোঝানো হয়েছে তা হল দুজন যুবক জেলে প্রবেশ করেছে এবং সেখানে তারা দুজনে আশ্চর্য ধরনের দুটি স্বপ্ন দেখল, দুজনই অপেক্ষায় রইল এই স্বপ্নের প্রকৃত তথ্য কি অথবা স্বপ্ন কি বোঝায়। জেলে বন্দীদের মাঝে তারা ইসুফ আলাইহিসকে দেখতে পেল এবং তাদের ধারণা হল যে ইসুফ আলাইহিস একমাত্র একক ব্যক্তি যিনি তাদের প্রয়োজন মিলাতে পারেন বা স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারেন। ইসুফ আলাইহিসের জন্য তাদের অন্তরের ভিতরের তার ভালোবাসা, সম্মান ও মর্যাদা সকল কিছু বিদ্যমান ছিল। এই অবস্থায় তারা তাদের স্বপ্নের কথা ইসুফকে বললেন। ইসুফ আলাইহিসাম তাড়াতাড়ি করে তাদের প্রশ্নের উত্তর দেওয়া যথেষ্ট মনে করলেন না, মানে তাড়াতাড়ি করে প্রশ্নের উত্তর দেওয়া উচিত মনে করলেন না, কিংবা এই সুবর্ণ সুযোগ তাদের সামনে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করলেন না, অথবা তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সুবর্ণ সুযোগ গ্রহণ করলেন না এবং তার ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহার করলেন না, বরং এই সুবর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য, তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য, শিরক থেকে মানুষকে বিরত করার জন্য। কি সুন্দর স্বপ্নের তাবিলের ঘটনা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি তা কি। নম্বর এক, দিনের দাওয়াত ও প্রচারের জন্য দায়ী উচিত এভাবে সুযোগের সন্ধান করা যেভাবে কৃষক ফসল ফলাবার জন্য বৃষ্টি ও মৌসুমের অপেক্ষা করে, কোন সময় কোন বীজ লাগাতে হবে, কোন বীজ বপন করতে হবে, রোপণ করতে হবে কৃষকরা জানে, ঠিক ওইভাবে দায়ী যে হবে তাকে কোন সময় কোন জায়গায় কি কথা বলতে হবে ঠিক সে ব্যবস্থা করে নেবে। আপনি দেশে গেলেন, দেশে গিয়ে দেখলেন গ্রামের মানুষ এখান থেকে সৌদি থেকে বহু কিছু ফতোয়া শিখে গেলেন, বাস এলএম শিক্ষা করে গেলেন, শিরিক বিদাত শিখলেন, গিয়ে প্রথম দিনেই দেখলেন হ্যাঁ সৌদি আরব থেকে এসেছে লোক আপনার প্রতি খুব ভক্তি, হ্যাঁ সৌদি আরবের লোক টাকা পয়সা নিয়ে গেছেন, তারপরে মানুষ সব আপনাকে বড় মনে করছে, আপনি মসজিদ দেখলেন এটা একটা সুযোগ, দিয়ে উঠে দাঁড়িয়েই জামাতে বললেন তোমরা সব মুশরিক, তোমরা সব শিরিক করছো বিদাত করছো, আমি সৌদি আরবে দেখে এলাম তারা সঠিক দিন সেখানে আছে, এখানে সব বিদাত, আর এটা সুযোগ হলো কি, সুযোগটা হলো এটা সেই চাষির মতো হলো যে চাষি বৃষ্টির অপেক্ষা না করে ধানের বীজ রোপণ করে দিল, শুকনো ডাঙাতে ধানের বীজ রোপণ করলে ধান হবে, তুমি বৃষ্টির অপেক্ষা করো বর্ষা আসতে দাও, বর্ষা আসার আগেই ধান রোপণ করে দিল, এরকম উচিত না, সুযোগের সন্ধানে থাকতে হবে। কি রকম, ঠিক আছে আপনি দেখবেন হ্যাঁ সবাই শিরিক করছে, আপনি আপনার মতো যুবক যারা আপনার কাছে বেশি আসছে আসা যাওয়া করছে বা ডাঙা দিয়ে বা জঙ্গল দিয়ে বা পুকুরের পাড় দিয়ে ক্যানেলের পাড় দিয়ে নদীর ধার দিয়ে কিংবা সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছেন, পার্কে বেড়াতে যাচ্ছেন, গল্প করছেন সৌদি আরবে এটা সৌদি আরবে সেটা সেটা এই নানা রকম গল্প, সেই সঙ্গে আপনি একটা করে কথা পুশ করে দেন, সে অনেক কথা জিজ্ঞেস করবে জানিস সৌদি আরবে এত ঘোরাঘুরি করলাম কোনো জায়গায় একটা মাজার দেখলাম না আজই, বলতে কি তারা কি সত্য না? আমাদের দেশের এই ইসলাম সত্য, কোথায় ইসলাম সত্য? সেখানে কোন একটা মাজার নেই কেন? বললো সেখানে কি আল্লাহর অলি নেই? এটা তো হতে পারে না, আল্লাহর অলি কি শুধু বাংলাদেশেই? এখানে এত শত মাজার, এত শত অলির মাজার, সেখানে একটা অলিরও মাজার নেই, তার মানে সেখানে একটা অলি নেই? একজন লোক আমাকে জিজ্ঞেস করছেন এখানে এখানে এখানে জিজ্ঞেস করছেন, হুজুর এদেশে কেউ অলি নেই? কি ও কথা হলো, অলি তো সব জায়গাতেই আছে, কিন্তু কই একটা মাজার দেখছি না। মানে হ্যাঁ, এটা ঠিক বলেছেন, এটা ঠিক বলেছেন, অলির মাজার থাকলে তিনি অলি। আর এই জন্য আমাদের দেশে অনেক কল্পিত লোককে ন্যাংটা বাবাকেও অলি বানিয়ে নেওয়া হয়েছে, বরং সেখানে মানুষই নেই, অলির মাজার হয়ে গেছে। আল্লামা শিয়ালগাজী রহমতুল্লাহ আলাইহির মাজার হয়ে আছে, শিয়াল তো পশু, তা পশুরও মাজার হয়ে আছে, তাই না? কত রকম কচ্ছপ বাবা আর কি বাবা, কত রকম মাছ পীর, পানি পীর, কচ্ছপ পীর, কত পীর হয়ে আছে, পশু পর্যন্ত পীর হয়ে বসে আছে, আল্লাহ মুস্তাহ। এইভাবে প্রশ্নের মাধ্যমে আপনি আপনার বন্ধুকে বোঝাতে পারবেন যে হ্যাঁ তা তো বটে, তাহলে কোনটা ঠিক? তার মধ্যে একটা চিন্তা দেন, তারপর একটা বই দেন, একটা ক্যাসেট দেন, আস্তে আস্তে আস্তে আস্তে একজন দুজন তিনজন দরকার নেই, একসঙ্গে গোটা গ্রামকে আপনি হেদায়াত করে দেবেন। বিদ্যার্থী গ্রামকে হেদায়াতি করতে টাইম লাগবে, তাই না? এত সহজ, এত সহজ না? আচ্ছা ধীরে ধীরে ধীরে ধীরে আপনি এইভাবে একটা সুযোগ নিয়ে, মনে করেন একজন অমুসলিম, অমুসলিম আপনার সঙ্গে ঘোরাঘুরি করে বন্ধুত্ব আছে কি অন্য কারণে, কি স্কুলে পড়াশোনা করেন, কলেজে একসঙ্গে পড়ছেন, আপনি ইসলামী একটা বই নিয়ে গেলেন, তাকে দেবেন না সরাসরি, তাকে দিলে সে তো মাইন্ড করবে যে আমাকে ইসলামী বই পড়তে দিচ্ছে, আমাকে ফুসলাচ্ছে, ভারতে তো খুব মুশকিল, আপনি পড়তে দেবেন না। আপনি সময়ে সময়ে এভাবে তাকে আড়াল করে লুকিয়ে লুকিয়ে পড়বেন, তখন সে দেখবে নিজে থেকেই, যখন আপনি তাকে লুকাবেন সে তখন আগ্রহ সৃষ্টি করবে, তাই না? যে বইটার উপরে লেখা থাকে বইটা অপ্রাপ্ত বয়স্কদের পড়া নিষিদ্ধ, সেই বইটাই অপ্রাপ্ত বয়স্করাই বেশি পড়ে, তাই না? যে কিছু লেখা নেই সেটা আগ্রহ থাকে না, যখন লেখা আছে পড়া নিষেধ সেটাতেই বেশি করে লোকের চোখ যাবে। যখন আপনি শোনাচ্ছেন এটা কি বই পড়ছে, সে একটু বুঝবেন তোদের নয় এটা, এটা আমাদের বই, কি দেখি না, না না না তোকে দেবো না, তোকে দেখো আরে দেখ, তখন দেখবেন সে আগ্রহ সহকারে সে বইটা আপনার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, তখন আপনি দেখ। তারপরে কিছুদিন পর হ্যাঁ বইটা কই, কি করলি, পড়লি? হ্যাঁ পড়লাম, কেমন লাগলো? হ্যাঁ ভালো তো লাগছে, আর নিবি আবার একটা বই দেন। এইভাবে আস্তে আস্তে, তবে প্রথমেই আপনি যদি তৌহিদটা দিয়ে দেন, প্রথমেই যদি একটু ফাজাইলে আমলটা দেন, চলবে? প্রথমে ফাজাইলে আমল, রাজাইলে আমল একটু অমুসলিমকে দিতে হবে, অমুসলিমকে দিতে হবে সেই রকম বই যে বই পড়ে সে আগ্রহী হয়। এইভাবে আপনি দাওয়াতের সুযোগ নিয়ে দাওয়াতের কাজ করতে থাকুন, আরো কথা আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।